কোরআনে কারীমের সামান্য একটু অংশ, ইন্নি আনাল্লাহ, আমি আল্লাহ, সূরা তাহার একটা আয়াতের অংশ, ফাআবুদনি, সুতরাং আমার ইবাদত করো, সামান্য একটু অংশ। যত বড় দিন সত্যওয়ালা মানুষ হোক, সে যদি তার জীবনের কিছু সময় কোরআনে কারীম তেলাওয়াত করার অভ্যাস করে, কোরআনের আলোচনায় বসে, কোরআনের সংস্পর্শে আসে, তাহলে তার এই শক্ত দিল আস্তে আস্তে নরম হতে থাকবে। সে কিন্তু একদিনে বুঝবে না, এমন মানুষ ছিল আগে, মানুষের উপরে দয়া করতে জানত না, রুক্ষ আচরণ করতো, কর্কশ ব্যবহার ছিল, কিন্তু কোরআনের সংস্পর্শে আস্তে আস্তে তার ব্যবহার এখন নম্র, ভদ্র, মানুষের কাছে ঠগে যেতে না, মানুষের প্রতি দয়া করে, সে বোঝে না, আশপাশের মানুষ তাকে তার দেখে বোঝে। القرآن إن هذه القلوب تستو كما يستو الحديد إذا أصابه الماء قيل وما جلالها يا رسول الله الله رسول صلى الله عليه وسلم قال لك جي منوش رانسة جنگ بھر لحائي جي من پانی لگ لے جنگ بھر جنگ دل لے لحاتا شکتو ہے اي شکتو دل کے جنگ بھر دل کے پرشکر کرر اپائی کی قال لك قصدت تلاوت القرآن কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা। কোরআনে কারীম যদি মানুষ বেশি বেশি তেলাওয়াত করে, তার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকবে, দিল আস্তে আস্তে নরম হবে, দিল আল্লাহমুখী হবে। তাকে হেদায়ত করার জন্য তাফসির দেওয়া লাগবে না, তাফসির তো অনেক বড় জিনিস, কোরআনের ব্যাখ্যা তো আরো অনেক উপরের জিনিস, এত দূরে তার দেওয়া লাগবে না, শুধু কোরআনের তেলাওয়াত, কোরআনের সংস্পর্শে আসলেই তার দিলের মধ্যে পরিবর্তন আসতে থাকবে। হাজারো অসংখ্য উদাহরণ রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআনের সংস্পর্শে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত আয়াত সূরাতুন নিসার 37 নম্বর আয়াত, আয়াতের তরজমা হল, যারা বকিলি করে, কৃপণতা করে এবং মানুষদেরকে বকিলি করার, কৃপণতা হওয়ার আদেশ করে, এবং আল্লাহ তাআলা যা তাদেরকে দান করেছেন, যে জ্ঞান, যে যোগ্যতা, সেটা তারা গোপন করে, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এবং যারা আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি করে, নাফরমানি করে, আল্লাহ তাআলা এদের জন্য প্রস্তুত করে রেখেছেন, বানিয়ে রেখেছেন যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক আজাব। এই আয়াতটা গত আয়াতের সাথে সম্পর্কিত, কোরআনের একটা আয়াত আয়াতের সাথে চেনের মতো সম্পৃক্ত, একটা বুঝলে আরেকটা বুঝতে সহজ হয়, আগেরটা বুঝলে দ্বিতীয়টা বুঝতে সহজ হবে, দ্বিতীয়টা ছাড়া উপরেরটা বুঝে আসে না সহজে। গত 3 সপ্তাহ ধরে আলোচনা যাচ্ছিল সূরাতুন নিসার 36 নম্বর আয়াত, লম্বা একটা আয়াত। এই আয়াতে 3টা অংশ ছিল, একটা অংশ ছিল আল্লাহ তাআলার ইবাদত করতে বলা হয়েছে, দ্বিতীয় অংশ ছিল বাপমার সাথে সদাই সুন্দর আচরণ করতে বলা হয়েছে, তৃতীয় নম্বর অংশ ছিল অসহায়, এটি মিসকিন, দরিদ্র, অনাথ ব্যক্তিদেরকে সাহায্য করতে বলা হয়েছে। এবং আয়াতের শেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা অহংকার করে, দম্ভ করে, গর্ব করে, আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন না। আর আজকে বলে দিচ্ছেন তারপরে, যে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, যারা নিজেরা বকিলি করে এবং এই সম্পদের দায়িত্ব, সম্পদের হক, সম্পদের অধিকার যে রয়েছে মানুষের, সে অধিকার আদায় করে না। আগে এই সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকে কি কারণে? দুইটা কারণে, একটা হলো দম্ভের কারণে, অহংকার করার কারণে, 2 নম্বর হলো সম্পদের লোভাচার কারণে। সম্পদ, সম্পদের চাহিদা মানুষ মাত্র। যদি কোনো ব্যক্তি বলে যে আমার সম্পদের লোভ নাই, তাহলে বুঝতে হবে তার ভিতরে মনে সুস্থ মস্তিষ্ক নাই, লোভ আছে, কিন্তু সে লোকটা ভালো লোক, আকাঙ্ক্ষা, আর খারাপ হলো লোক। এই সম্পদের চাহিদা থাকা দরকার আছে মানুষ মাত্রই, থাকবেই, যেহেতু মানুষ সম্পদ ছাড়া চলতে পারে না দুনিয়াতে, কিন্তু সম্পদের লোভ থাকাটা খারাপ, লোভ সাধারণত খারাপ অর্থে ব্যবহৃত হয়। সম্পদ চাহিদা হালাল পন্থায় যদি একজন মানুষের 1 কোটি টাকাও হয়, আর 1 কোটি টাকা সে উপার্জন করে হালাল পন্থায়, এবং সে ওই তার দায়িত্ব গুলো আদায় করে, এই ব্যক্তির সম্পদের লোভ নাই, এই মুহূর্তে সম্পদের চাহিদা আছে, চাইছে কি করতেছে, উপার্জন করতে, আরেকজন ব্যক্তি অন্যায় পথে, অবৈধ পথে মানুষের হক আদায় না করে, সম্পদের দায়িত্ব, সম্পদের যে হকগুলো রয়েছে সেগুলো আদায় না করে সে যদি সম্পদের পেছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, এই ব্যক্তির সম্পদের লোভ হবে। লোভ শব্দটা আমরা বাংলা ভাষায় খারাপ শব্দে ব্যবহার করি, তো লোভ হবে, তোর মধ্যে খুব লোভ অর্থাৎ খারাপ। আল্লাহওয়ালা বুজুর্গদের দরবারে এই সম্পদের লোভের চিকিৎসা, মানুষের মন থেকে যেগুলো জিনিস শেষের দিকে বের হয়, সম্পদের সব শেষে বের হয় সম্মানের লোভ। আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন যে 80 বছর জিকির আজগার বুজুর্গদের দরবারে থাকতে থাকতে, 80 বছর মেহনত করার পরে যদি তার সম্পদের লোভ সম্মানের লোভটা দিন থেকে বের হয়, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি সফল। সম্মানের লোভ নাই এমন কোন মানুষ, সম্মান। দ্বিতীয় হলো সম্পদের লোভ, আরবিতে বলায় হুব্বে যা আর হুব্বে মাল, সম্মানের লোভ আর সম্মানের লোভ, এই দুইটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। উদাহরণ দিই, বড় সম্পদ, অনেক টাকার মালিক, টাকার অভাব নাই, কিন্তু এলাকার মানুষ ওনাকে চেনে না, এলাকার মানুষ ওনাকে সম্মান করে না। এখন এলাকার মানুষের সম্মান পাওয়ার জন্য উনি ইলেকশনে দাঁড়াবেন, যদি ওনাকে জিজ্ঞেস করা হয় ভাই আপনি কি চেয়ারম্যান ইলেকশন কেন করবেন, থাকেন ঢাকায়, আপনার এত ইন্ডাস্ট্রি আছে, এত কিছু আছে, না ভাই এলাকা আজকে একটু পরিচিতি হওয়া দরকার, হয়তো বলবে মানুষের সেবা করা দরকার, তাহলে তো বলা যাবে যে ভাই আপনি সেবা ইলেকশনে না দাঁড়িয়ে আপনি এমনি টাকা দিয়ে সাহায্য করেন, জনগণের কোনো সেবা করেন, কিন্তু ওই সম্পদের লোভের একটা স্তরে তো উনি পৌঁছেছে, ওনার কোটি কোটি টাকা হয়েছে, ইন্ডাস্ট্রি হয়েছে, কিন্তু সম্মানের লোভের এখন উনি চাইতে পারে নাই, এই রোগটা এখন ওনাকে ধরেছে। মানুষের ভিতরে থেকে যে দুইটা জিনিস সর্বশেষ বের হয়, হ্যাঁ, যে ব্যক্তিটা সম্পদের লোভটাকে নিয়ন্ত্রণ করে হালাল পথে উপার্জন করার চেষ্টা করে, এটা নিন্দনীয় না, এটা দোষনীয় না। যদি এই সম্পদের চাহিদা তাকে ইবাদত বন্দেগী থেকে বঞ্চিত না করে, নামাজ, হজ, যাকাত এগুলো থেকে তারা এই সম্পদ উপার্জন করার মেহনতটা বিরত রাখতেছে না, তাহলে এইটা তার জন্য দোষনীয় না। আসসালামু আলাইকুম থানবী রহমতুল্লাহ আলাইহি, আমাদের আল্লাহওয়ালা বুজুর্গরা এই ইয়াবহলুন বকিলের রোগের চিকিৎসা করে দুইভাবে, আদিম যুগে চিকিৎসা হতো যার যে রোগ ওই রোগ ধরে ধরে রোগের ওষুধ দিয়ে দেওয়া, এখনের যুগে চিকিৎসা দেওয়া হয় ভাই তুমি জিকির আজগার করতে থাকো, নফল আমল করতে থাকো, তেলাওয়াত করতে থাকো, এই জিকিরের বরকতে, তেলাওয়াতের বরকতে তোমার আখিরাতের চিন্তা বেশি হবে, দুনিয়ার এই সমস্ত জিনিস তোমার কাছে আস্তে আস্তে ঢাকা পড়ে যাবে। কারণ ওই আগের মতো রোগ ধরে চিকিৎসা করলে রোগী থাকবে না, ডাক্তারের কাছে চলে যাবে। আসলে থানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে রোগ যেমন চিকিৎসা তেমন হবে। এক মুরিদ আছে, তার সম্পদের খুব লোভ, সে নামাজ রোজা বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে শুধু টাকা উপার্জন, টাকা উপার্জন করতে থাকে। দেখবে নামাজি ব্যক্তি নামাজ পড়ে, কিন্তু নামাজের সময় যদি দোকানটা বন্ধ করে দেয় তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু নামাজের সময় শয়তান কাস্টমার বেশি বেড়ায়, দোকানদারের কাছে জিজ্ঞেস করে দেখি হুজুর সারা সময় ভালো বসে থাকে, কিন্তু যখনই আজান দেয় তখন দেখি অনেক কাস্টমার আছে, আমি যেন আরো পা খুব পাকা, আজান হয়ে গেছে আর কোনো কথা নাই, আল্লাহ ডাকতেছে ঝাপান দি ভাই যাও বাদা ফালা নামাজের পরে। আর আমাদের দেশের মুসল্মিরা দোকানদার না, এই একটা কাস্টমার বিদায় দিই, আর একটা কাস্টমার বিদায় দিই, দিতে দিতে দিতে জামাত 2 মিনিট আছে না, জামাত পাবো না, এই আর 2টা কাস্টমার বিদায় দিই, একবারে যে জোহরের নামাজ পড়বো শেষ জামাত। নবী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক মুরিদ গেছে, মুরিদের সম্পদের লোক, অন্যায় পথে, অবৈধ পথে সম্পদ উপার্জন করা সে কোন ধরনের কোনো পরোয়া করে না, অনেক টাকা আছে। নবী রহমতুল্লাহ আলাইহি বললেন আমাদের যুক্তিতে মনে হবে যে অপচয়, কিন্তু চিকিৎসার জন্য বললেন যে আপনার এই টাকাটা 1 টাকা করে দৈনিক কুয়ার মধ্যে ফেলে দিতে হবে আপনার। 1 টাকা যারা সম্পদের লোভ আছে এবং হিসাব করে চলে, এরা দেখবেন সবজি বাজারে যে টিপে টিপে 1 টাকা বাঁচাতে পারলে বড় খুশি, আর অন্যদিক থেকে তার হাজার হাজার টাকা চলে যাচ্ছে এদিকে পরোয়া করে না, কিন্তু এই জায়গায় 1 টাকা বাঁচাতে পারলে বড় খুশি, ওই ব্যক্তি তো সম্পদ বিলের সাথে লেগে রয়েছে। আর সানবী রহমতুল্লাহ আলী যখন বলছেন 1 টাকা দৈনিক সকালবেলা কুয়ার মধ্যে ফেলতে হবে, তো ওই ব্যক্তি বলে হজরত এই 1 টাকা তোমার মধ্যে না পেলে 1 টাকা আমি ফকিরে দিয়ে দিই, মানে ফকিরে দিলে তো আর একটা কি হবে, গর্ব হবে, আমি দান করি, আমার টাকা আছে আমি দান করি। সারবি রহমতুল্লাহ আলাই বললেন, তোমার রোগ বেশি মারা বেশি মারাত্মক বেশি বড়, সুতরাং 1 টাকা ফেললে হবে না, 5 রুপি ফেলতে হবে। আল্লাহ বলে কতগুলো রোগ ধরে চিকিৎসা করছে, কোরআনে কারীমে মানুষের মধ্যে যে রোগগুলো মানুষকে অন্যায়ের দিকে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়, সে রোগ ধরে ধরে চিকিৎসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আয়াতটা অবতীর্ণ হয়েছে মদিনার ইহুদিদের ব্যাপারে। মদিনার ইহুদিদের কাছে সম্পদ থাকতো, এই সম্পদ তারা মানুষকে সাহায্য করতো না, আসমানি কিতাবের এলেম থাকতো, এই এলেম মানুষকে উপকার দিয়ে মানুষকে উপকার করতো না। অথচ আল্লাহ রসুলের সাথে যারা সান্নিধ্যে ছিলেন সাহাবা একরাম, এদের কাছে সম্পদ থাকতো, কিন্তু এদের সম্পদ আর ইহুদিদের সম্পদ আসমান জমিনের অবদান। উসমান গনি, নাম হলো উসমান, গনি হলো ধনী। সাহাবা একরামের নাম এবং মানুষের নামের মধ্যে একটা ভিন্নতা দেখবেন, যে ব্যক্তির নাম আবু বকর থাকবে এই ব্যক্তির নমুনি, যে ব্যক্তির নাম ওমর দেখবেন নামটা বেশি, যে ব্যক্তির নাম দেখবেন ওসমান আল্লাহ তাআলা এই ব্যক্তিকে সম্পদ দেবে বেশি, যে ব্যক্তিকে দেখবেন আলী এই ব্যক্তির মধ্যে লজ্জা বেশি থাকে। সাহাবা একরামের এই যে নামগুলো, এই নামের মধ্যে হিকমত আছে, এর আগে শুনিয়েছি যে নামের অনেক বড় প্রভাব, কিন্তু আমাদের সমাজে এটা তো আমলে নাই, বরঞ্চ আধুনিক নাম দিতে পারলেই ভালো। আজকেই এক হাদিস পড়ান আমাদের এক সহকারী, ওনার ছেলের নাম রাখছে মোহাম্মদ, ওনার এক ভাইরা থাকে সৌদিতে, সেই ভাইরা তার স্ত্রীকে বলছে, শ্বশুর শাশুড়ির বলছে যে হুজুর কি নাম পাচ্ছে না তালাশ করে, আমাকে নাম খুঁজে দেবো নাকি হুজুর কি। আমার এসে বলে, আমি বললাম যে আপনি উত্তর দেবেন যে আমরা নাম তালাশ করার অভাবে দিচ্ছি না, আমরা আল্লাহ রসুলের বাতানোর নাম মোহাম্মদ আব্দুর রহমান আব্দুল্লাহ, এই নাম আল্লাহর কাছে বেশি প্রিয়, এই জন্য এই নাম রাখতেছি, নাম পাচ্ছি না এই অভাবে নাম রাখতেছি না। আসলে থানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে ছেলে নিয়ে আসে, অভিযোগ কি, ছেলে অসুস্থ থাকে সবসময় অসুস্থ। থানবী রহমতুল্লাহ আলী জিজ্ঞেস করলেন ছেলের নাম কি, বললেন কালিম, কালিম হচ্ছে দোষযুক্ত, বাংলা ভাষা আমরা বলি কালিমা দাগ, আরবি শব্দ কালমুন থেকে, জখমওয়ালা দোষওয়ালা, কালিম মানে দোষওয়ালা জখমওয়ালা। মানবী রহমতুল্লাহ আলী বললেন আজ থেকে তোমার ছেলের নাম হলো সালিম, নিরাপদ মুক্ত, যাও কোন তদবির দেওয়া ছাড়া বিদায় গেল। বেশ কিছুদিন আসে না, অনেকদিন পরে নিয়ে আসছে, আজকে ছেলে এখন ছেলে সম্পূর্ণ সুস্থ। সানবী রহমতুল্লাহ আলী জিজ্ঞেস করলে, সানবী রহমতুল্লাহ আলী দরবারে যখন আসছে, এখন ওই ছেলের বাপ জিজ্ঞেস করে, হুজুর তদবির কিছু করলেন না, শুধু নাম পরিবর্তন করে দিলেন, এটা আবার কিভাবে আমার ছেলে সুস্থ হলো? মানবী রহমতুল্লাহ আলী পরে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন যে তোমার ছেলের আগে যে নাম ছিল সেই নামের মধ্যে ছিল দোষওয়ালা, দাগযুক্ত, রোগওয়ালা, আর আমি তোমার ছেলের নাম রেখে দিয়েছি সালিম, মুক্ত, নিরাপদ। এই নামের বরকতে আল্লাহ তাআলা তোমার ছেলেকে মুক্ত করে দিয়েছে। আপনি সমাজে দেখবেন, নাম যদি সুন্দর নাম হয়, এই নামের একটা ক্রিয়া আছে, প্রভাব আছে, এমনও আছে যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে মাফ করতে চাইবে, মাফ মাফ করতে চাইবে, মাফ করার ক্ষেত্রে অনেক সময় ভালো নামের অসিলা দিয়ে আল্লাহ তাআলা মাফ করে দিবে। উসমান গনি, নাম হলো ধনী। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে থাকতেন, অনেক সম্পদের মালিক। তখনকার যুগে মক্কায় পানির অভাব, এখনো পানির অভাব। এই পানির অভাবের জন্য কোন কুয়ার ব্যবস্থা নাই, এক ইহুদির একটা কুয়া আছে, ওই কুয়া নাম হলো বীরে রুমা। হজ করতে গেলে মক্কায় যারা আদিম যুগের মানুষ জিজ্ঞেস করবেন, জায়গা দেখা যাবে বীর রুমা কোথায় ছিল। বীরে রুমা এক ইহুদির কুয়া, এই কুয়া থেকে পানি বিক্রি করে করে সাহাবা একরামের কাছে বিক্রি করে, মানুষের কাছে বিক্রি করে, গরিব মানুষ পানি কিনে নিতে বড় কষ্ট না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে সম্পদ আছে, ইহুদি পানি বিক্রি করে টাকা উপার্জন করে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে ওই কুয়া ইহুদির কাছ থেকে কিনতে দেয়, ইহুদি বিক্রি করে। হয়ে কুয়া আমার জীবনের একটা বড় উপার্জন, কুয়ার পানি বিক্রি করে আমার জীবন চলে, সুতরাং কুয়া আমি বিক্রি করবো। ওসমান নবী আল্লাহ বললেন ঠিক আছে তুমি অর্ধেক বিক্রি করো আমার কাছে, অর্ধেক কুয়া বিক্রি করলে সম্পূর্ণ কুয়ার দামে। হুজুর অর্ধেক কুয়া কিভাবে বিক্রি করে? অর্ধেক কুয়া বিক্রি পদ্ধতি হলো এরকম, আজকে আমি পানি নেব কালকে আপনি পানি নেবেন, আর কুয়া তো পানি নিচ থেকে উঠতেই থাকে সাপকলের মতো টিউবওয়েলের মতো। ওসমান নবী আল্লাহ এই কুয়া খরিদ করে, বীরে রুমা কুয়ার নাম ছিল বীরে রুমা, এই কুয়া খরিদ করে সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে অসহায় ইহুদির সবার মাঝে এলান করে দিলেন যে এই কুয়ার পানি একদিন তোমাদের জন্য উন্মুক্ত, তোমাদের টাকা থেকে কিনে নিতে হবে না, তোমরা এই পানি নিতে পারবে। সাহাবায়ে কেরাম একজন কুয়া দিয়ে ব্যবসা করতেছে আর একজন কুয়া কিনে মানুষকে উপকার করতেছে। এখন গরিব মানুষ যারা পানি কিনে নিতে হয় এরা ওসমান নবী আল্লাহ তাআলার যেদিন পালা ওই দিন কুয়ার থেকে পানি বেশি উঠায় আগামীকালের দিনে জমা রাখে, আর আজকেরটা নেছে কালকেরটাও জমা রাখছে। কালকে ইহুদির পালা, ইহুদি তো কুয়ার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে, এক এক বালতি বিক্রি করবে এক দিরহাম, কিন্তু কেউ কিনতে আসে না। কালকে সবাই পানি উঠাই নিয়ে যার যার পানি জমা করে রাখছে আর কিনতে আসে না, বেশ কিছুদিন গেছে আর কেউ পানি কেনে না। এখন বলে ভাই ওসমান তুমি বাকিটুকু আমার থেকে খরিদ করো, বাকিটুকু তুমি আমার থেকে খরিদ করো। ওসমান নবী আল্লাহ তাআলা এই বাকি অংশটাও খরিদ করে এই সম্পূর্ণ কুয়া জনগণের জন্য দান করে দিলেন। সম্পদ এক শ্রেণী মানুষ সম্পদকে দুনিয়ার জন্য শুধু উপার্জন করবে, আখিরাতের কোনো কিছু করবে না, নিজেও ব্যবহার করবে না আর একজনকে ব্যবহার করতেও দিবে না। ইসলাম এমন বলে একজন ব্যক্তি মারা গেল, এখন তাকে দাফন কাফনের জন্য বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায়, 40 টাকা 20 টাকা থেকে নিয়ে গত শুরু করে 500 টাকা 1000 টাকা গত পাওয়া যায়। ইসলাম বলে এই ব্যক্তি জীবন দশায় যে মানের কাপড় পরত ওই মানের কাপড় কিনে তাকে দাফন করতে হবে, এক নম্বর। দুই নম্বর কথা হলো জীবন দশায় সে কোন মানের কাপড় পরবে, তার সামর্থ্য যে মানের ওই মানের কাপড় তার জীবন দশায় পরতে হবে, তার সামর্থ্য যে অনুমান। সাহাবায়ে কেরাম অনেক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জীর্ণ শীর্ণ অবস্থায় থাকতে চাইতেন, আল্লাহ রাসূল বলতেন না তুমি এমন ভাবে থাকবে যাতে দরিদ্র মানুষ তোমাকে দেখে ধনী মনে করে, তোমার সম্পদ আছে, সম্পদের নিয়ামত তোমার উপর প্রকাশ পাবে, তোমার কাছে সাহায্য নিতে আসবে, তুমি এমন ভাবে থাকবে। ইসলাম যার যেমন সামর্থ্য আছে তাকে সেভাবে থাকতে সেভাবে চলতে অনুমতি দেয়, সম্পদ নাই অপচয় করব, সম্পদ আছে বকিলি করব, ইসলাম এই অনুমতি দেয় না। হযরত মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, চার ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেন যে সম্পদ ব্যয় দেখে বোঝা যায় এই ব্যক্তি সম্পদ উপার্জন করছে কোন জায়গা থেকে, আবার সম্পদের ব্যয়ের খাত থেকে বোঝা যায় সম্পদ কোন খাত থেকে আয় করছে। সম্পদ যদি হালাল খাত থেকে আয় করে এই সম্পদটা তার ভালো কাজে লেগে তার দুনিয়ার জন্য শান্তির মাধ্যম হবে, এই সম্পদে সে এভাবে এত বকিলি করবে না, যে জায়গায় দেওয়া দরকার সে জায়গায় সে দিবে। এক ব্যক্তি আসছে, হুজুর আপনি এই কথা বলেন, এই কথা তো আমার বুঝে আসে না, এই কথা তো আমার বুঝে আসে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে এক দিরহাম ছিল, এক দিরহাম দিয়ে বললেন যাও এই দিরহাম তুমি যাকে মনে করো ভালো সম্ভ্রান্ত ধনী এমন এক ব্যক্তিকে তুমি এই দিরহাম দান করে দিবা, এবং এই দিরহামটা সে কোন জায়গায় ব্যয় করে তুমি দেখবা। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে ওই এক দিরহাম নিয়ে ওনার ছাত্র বের হয়েছে বাজারে, যে দেখে সুন্দর জামা ধনী মতো মনে হয়, হাতে একটা ব্যাগ, ব্যাগের মধ্যে কি জন্য জিনিসপত্র, ওই ব্যক্তিকে 1 টাকা হাতিয়া দিয়ে, হাতিয়া দেওয়ার পর ওই ব্যক্তির পিছনে পিছনে হাঁটতেছে, ব্যক্তি কিছুতে যাওয়ার পর হাতের ব্যাগটা পিটকে মারে ফেলে দিল, ফেলে দিয়ে ওই টাকা দিয়ে আবার আরেক দোকানে যে কিছু খাবার কিনে আটা কিনে সে যাচ্ছে তার বাড়ির দিকে। বাড়ির মধ্যে যখন ঢুকছে তখন ওই এক দেড়হাম যে দিয়েছে সে তো পিছনে পিছনে দূরে দূরে সে আওয়াজ দিল, আওয়াজ দিয়ে সালাম কালাম দিয়ে জিজ্ঞেস করলো যে ভাই আসলে আমি এই কারণ আমার ওস্তাদ ইমাম মালিক আমাকে এক দেড়হাম দিয়েছে, দিয়ে এই টাকাটা ভিভো কাকে, সে কোন খাতে ব্যয় করবে এটা আমাকে দেখতে বলছে। স্যার আমি আপনার পেছনে বাজার থেকে এই ফোনটা চলে আসছি, আপনি একটু বলবেন এই টাকাটা আপনি কোন খাতে ব্যয় করলেন। তখন ওই ব্যক্তি বলে যে আমি সাইয়েদ বংশের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, আমার কয়েকটা কন্যা সন্তান আছে, ছোট ছোট বাচ্চা আছে, আমার জীবিকার সহজ কোনো মাধ্যম নাই, বাসার কোনো খাবারও নাই, বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে, আমি বের হয়েছে একটা থলে নিয়ে, মানুষের কাছে চাইতেও পারি না, সাইয়েদ বংশের মানুষের ভিক্ষা করা জায়েজ নাই, জাকাত নেওয়াও জায়েজ নাই, হাদিয়া নেওয়া জায়েজ আছে। আমি যাওয়ার পথে একটা জানোয়ার দেখলাম মরা, ওই জানোয়ারটার গোশত হারাম, কিন্তু আমাদের কোনো উপায় নাই, আমাদের জন্য এটা খাওয়া এখন হালাল, এটা মনে করি কিন্তু গোশত আমি কেটে আমার ব্যাগে নিলাম, নিয়ে বাজারে আমি ঘুরতেছি, যদি হালাল কোনো জিনিস না পাই সেখানে এইটা নিয়ে আমাদের জন্য এখনো জন্য হালাল, এই গোশতটা যেটা হারাম ছিল সেটা আমাদের জন্য সাময়িক সময়ের জন্য হালাল, এটা নিয়ে আমি বাসায় যাবো, এইভাবে ঘুরতেছি, ইতিমধ্যে তুমি আমাকে এই এক দিরহাম হাদিয়া দিয়েছো। আমি ওই হারাম গোশতটা ফেলে দিলাম, পরে এক টাকার আটা কিনে নিয়ে আমি আমার বাচ্চাদের মুখে এখন রিজিক দিব, এই হলো তোমার টাকা ব্যয় করলাম। লোকটা ফিরে গেল, ফিরে যাওয়ার পর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গেছে আর একটা দিরহাম, এইবার এই দিরহাম বলে এই দিরহাম তুমি একেবারে গরিব মানুষ যাকে তুমি নিঃস্ব মনে হয় এমন একজন মানুষকে দিবে। তখন এই ছাত্র এই দিরহাম বাজারে এনে সবচেয়ে গরিব যে ছিল দেখতে মনে হয় লোলা পা অসুস্থ এমন এক ভিক্ষুকে এক দিরহাম দিল, দেওয়ার পরে ভিক্ষুক টাকাটা কি করে দেখতে না, শীতকালে যে দেখে যে এই ভিক্ষুক এই টাকাটা নিয়ে তার কুচরিত্র, একটা পতিতালয় যায় তার কুচরিত্র স্বার্থের জন্য গোনা করে হারাম টাকা এই হারাম কাজটা করে এই টাকা সেবাই করলো, দেখে ছাত্রটা ফিরে আসে, এসে এখন ওস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহ কাছে জিজ্ঞেস করে হজরত এখন বলেন আপনি আমাকে দুইটা দায়িত্ব দিয়েছেন দায়িত্ব আদায় করেন এখন বলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আখের আগের যে টাকাটা ছিল সেই টাকাটা পরিপূর্ণ হালাল, আমি জানি এই টাকা দ্বারা ব্যয়টাও হবে ভালো জায়গা, এই টাকা দ্বারা উপযুক্ত খাতে যাবে এই টাকাটা, আর দ্বিতীয় টাকা ছিল সন্দযুক্ত, এই জন্য এই টাকাটা এই খারাপ পথে গিয়েছে। আমাদের সমাজে যারা দেখবে সম্পদ শ্বশুর শাশুড়ির পিছনে অনেক ব্যয় করতেছে, বাপ মার খবর নেয় না, বাপ ভাইয়ের খবর নেয় না, ছেলে মেয়েদের পিছনে এইভাবে ব্যয় করে না, কিন্তু অপচয়ের দিক থেকে বহু দাম। আমি উদাহরণ দিই, বিশ্বের বেতন দিতে পারে 500 টাকা কিন্তু মসজিদে মাসে 100 টাকা চাঁদা দিতে চায় না, 10 মাস জমা হয়ে গেছে, মসজিদ সাহেব খাদেম সাহেব আনতে গেলে দুর্ব্যবহার করে, কিন্তু 20ওয়ালা মাসের শুরুতেই 10 দিন না গেলেই লাইন কেটে দেবে, বিশ্বের বেতন কিন্তু 500 টাকা দিতে পারবে না। স্ত্রীর সরঞ্জাম স্ত্রীর সাদার জিনিসপত্র 1000 টাকা দিতে পারতেছে, কিন্তু স্ত্রী ছেলে মেয়ের পিছনে ভালো কাজে ব্যয় করবে, ধর্মীয় বই পুস্তক কিনে দেবে ভালো কাজে ব্যয় করবে এমন সুযোগ এমন টাকা তার কাছে নাই। এমন যদি হয় যে দেখবেন তাহলে ওই ব্যক্তি উপার্জন আগে দেখবেন ওই ব্যক্তি কোন খাতে উপার্জন কোন খাত থেকে উপার্জন করে, উপার্জন যদি হালাল হয় এই টাকার ক্ষেত্রে একটা কারণ হলো এই টাকাটা হালাল টাকাটা হালাল খাতে ব্যয় হবে, উপার্জন যদি সন্দযুক্ত হয় হারাম হয় এই টাকাটা মানুষকে ওই হারাম টাকা হারামের দিকে নিয়ে যাবে একটা, আর একটা কারণ বললাম আগে মানুষের ভিতরে লোভনীয় কু আত্মা যে আছে কু আত্মা থেকে কোন মানুষ নিরাপদ না, মানুষ মানুষের পিছনে মানুষের নফস একটা শক্তি আছে আর মানুষের শয়তান নামক একটা শক্তি আছে। নূহ আলাইহি সালাতুল্লাহ খুতবাতুল ফিতান নামক কিতাবের ঘটনা, ঘটনার তো ঘটনাই খুতবাতুল ফিতান নামক কিতাবে আছে যে নূহ আলাইহি সালাতুল্লাহ কিস্তিতে যখন জোড়া জোড়া নিয়ে উঠলে তখন একটা ঘোড়া ঘুম করে তার সাথে কোনো জোড়া নেই কোনো গড়ি নেই, তখন নূহ আলাইহি সালাতুল্লাহকে বলল ওনার সাগরেদরা হাওয়ারি ইন্না যে আল্লাহ নবী এই যে একটা ঘোড়া দেখা যাচ্ছে এর সাথে কোনো জোড়া নাই, আল্লাহর হুকুমে জোড়া দেওয়া নিয়েছিলেন, যত প্রাণী দেখি এখন আমরা সাধারণত সব প্রাণীর এক এক জোড়া নূহ আলাইহিস সালাম কিস্তিতে নিয়ে আবার যখন শুকাই গিয়েছিল দিয়েছিলেন ফেরে যাতে এর থেকে বংশ বিস্তার হয়। ওই বুড়া লোকটার কাছে নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোমার পরিচয় কি, তোমাকে তো চিনি না, তুমি কেন একলা আসবে, তুমি তো একলা আসার উচিত না, আমরা তো জোড়া জোড়া নিব, তোমার তো এখন নামাই দিব। বলে যে না আমাকে নামাই দিয়েন না, তুমি কে বলো? আমি যদি সত্য কথা বলি আমাকে রাখবেন? রাখবো কি, আমি শয়তান ইবলিস। ঘটনা ঠিক আছে, তোমার সাথে শর্ত, তুমি মানুষকে যে ধোকা দাও, কিভাবে ধোকা দাও, কি কারণে? তখন বলে যে আমি মানুষকে ধোকা দেওয়ার মধ্যে সবচেয়ে বড় দুইটা হাতিয়ার ব্যবহার করি, সেই দুইটা হাতিয়ার হলো হিংসা আর লোভ। হিংসা আর লোভ এই দুইটা হাতিয়ার দিয়ে আমি মানুষকে খুব সহজেই ধোকা দিই। হিংসা তো আমরা জানি, হিংসা কাকে বলে? আর একজনের নিয়ামতটা ছিনে যাক, নষ্ট হয়ে যাক, এটা আমার কাছে চলে আসে, এটাকে বলে হিংসা। আর লোভ বলে কি, যে আমার যত কিছু আছে আরো লাগবে, আমি কি অবস্থায় ছিলাম, কি অবস্থায় আসছি, এটা আমাকে দেখার সুযোগ নাই, আমার সামনের দৃষ্টিটা আরো সামনের দিকে নিয়ে নিয়েছি। হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফাল মিনকুম ওয়া লা তানজুরু ইলা মান হুয়া ফাওকুম ফাহুয়া আজদারু আল্লা তাজদারু নিআমাতাল্লাহি আলাইকুম। তোমার চাইতে যে ব্যক্তি ইবাদতের লাইনে উপরে, তুমি তার দিকে তাকাও। তুমি ইশরাকতাস আওবিন পড়তে পারো না, তাহাজ্জুদ পড়তে পারো না, জিকিরাতকার করতে পারো না, যে ব্যক্তি ইশরাকতাস আওবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, তার দিকে তাকাও, তাহলে তোমার ইবাদত বাড়বে। আর দুনিয়ার ব্যাপারে তোমার চাইতে যে ব্যক্তি নিম্নমানের কষ্টে আছে, তুমি ফ্ল্যাটে থাকো, যে ব্যক্তি তিন ছেড়ে থাকো, তুমি বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকো, যে ব্যক্তি ছোট একটা ফ্ল্যাট নিয়ে থাকো, তুমি 1000 টাকা বেতন পাও, যে ব্যক্তি 80000 টাকা বেতন পাও, তুমি তোমার দিনটা সুন্দর মতো কাটে, যে ব্যক্তির দিনটা কষ্টে কাটে, এদের দিকে তাকাও, তাহলে আল্লাহর নিয়ামত যে তোমার উপর আছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা তোমার জন্য সহজ হবে। এই চিন্তা তাদের মধ্যে আসে না, তাদের মধ্যে লোভ আসতে থাকে। আগে বাচ্চা হারুন আর রশিদ, আমরা চিনি সবাই, ইসলামের ইতিহাসের একদম নাম করা বাচ্চা। বাচ্চা হারুন আর রশিদের এক খাস খাদেম ছিল আয়াজ নাম, আয়াজ। এই আয়াজ যে রুমে থাকতো, সেই রুমে একটা আলমারি ছিল, আলমারিতে তালা দেওয়া। আয়াজ এই তালাটা দেয় দিনে একবার, খোলে, খুলে দরজাটা সামান্য একটু ফাঁক করে কি যেন দেখে আবার দরজাটা বন্ধ করে দেয়, কাউকে কিছু দেখতে দেন আলমারির ভিতরে। এমন যদি কিছু কেউ করে তাহলে তো অন্য মাসে সন্দেহ হয়, আশপাশের উদিন না দিতে সন্দেহ হয়ে যে বাচ্চা মহারাজ আপনার যে খাদেম আয়াজ, এর আলমারির মধ্যে কি এক সম্পদ, কি এক সম্পদ আছে, যে সম্পদ সে কাউকে দেখতে দেন আছে, দিনে একবার দেখে আবার আটকাই ফিরে যায়, কাউকে দেখতে দেন, আলমারির ধারেও যেতে দেন না, কি কারণ? কোন সম্পদ চুরি করে, রাষ্ট্রীয় কোন সম্পদ চুরি করে সে জায়গা পাহারা দিয়ে রাখতে এবং বাচ্চা হারুন আর রশিদ ডাকছেন, আয়া তোমার আলমারি আছে? হ্যাঁ। তোমার আলমারিতে তালা দাও? হ্যাঁ তালা দিই। তোমার আলমারি কেউ দেখতে পারে না? হ্যাঁ। বাচ্চা মহারাজ বাচ্চার হুকুম দমন থাকবে, তোমার চাবি দাও, চাবি দিয়ে অন্যান্য সন্ন্যদেরকে ডেকে বলছে এই আয়াজের চাবি নিয়ে আয়াজের আলমারি ঘুরে আলমারির মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে আসে। সন্ন্যরা যায় আয়াজের আলমারি খুলছে, আলমারি খুলে তিনটা জিনিস রয়েছে, মাত্র তিনটা জিনিস, একটা হলো একটা জামা, আর একটা লুঙ্গি, আর একজন সিরা স্যান্ডেল। একটা জামা পুরাতন, একটা জামা আর একটা লুঙ্গি আর একটা একজোড়া সিরা স্যান্ডেল, পুরাতন বহু আগে একজোড়া স্যান্ডেল, এই তিনটা জিনিস আর কিছুই নাই। যখন সন্ধ্যারা বাচ্চা হারুন আর রশিদের দরবারে নিয়ে আসছে তখন বাচ্চা জিজ্ঞাসা আর কিছু নাই? না আর কিছু নাই, আর কিছু নাই। বাচ্চা আইয়া আইয়াকে জিজ্ঞেস করে, আইয়া বলে জি বাচ্চা মরা আর কিছু নাই। কারণ বাচ্চা জিজ্ঞেস করে তুমি এই তিনটা সম্পদ তুমি এত দামের সাথে কিভাবে ওদের মানে কি জন্য রাখছো, আর তুমি দৈনিক কি করো এই সম্পদ গুলো দেখি? যখন আয়াজ বলে বাচ্চা মহারাজ আমি যখন আপনার এই জায়গায় চাকরি নিতে আসছিলাম তখন আমার পায়ে এই সিরা স্যান্ডেলটা ছিল, আমি যখন আপনার কাছে চাকরি নিতে আসছিলাম তার আগে আমার গায়ে এই পাত দিয়া পুরাতন একটা শার্ট জামা ছিল, আমি যখন আপনার দরবারে চাকরি নিতে আসছিলাম তখন এই নিচে এই লুঙ্গিটা আমার গায়ে থাকে, লুঙ্গিটা পরা থাকতো, জামাটা গায়ে থাকতো, এই স্যান্ডেল, এই ছিল আমার পোশাক। এখন আমি রাজ দরবারে শাহি মহলে আপনার প্রিয় হয়ে এত নিয়ামত ভোগ করি, দৈনিক আমি এই তিনটা জিনিস দেখে দেখে আমি আমার অতীতের কথা স্মরণ করি, আমি কিন্তু ওই আয়াজ যে আয়াজের পায়ে এই স্যান্ডেল ছিল, আমি ওই আয়াজ যে আয়াজের গায়ে এই জামা ছিল, আমি ওই আয়াজ যে আয়াজের লুঙ্গি এটা ছিল, যাতে আমার দৃষ্টি আর উপরের দিকে না যায়। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে গ্রাম থেকে ঢাকা শহরে আসছে, আলহামদুলিল্লাহ ঢাকা শহরে একটা হোল্ডিং নাম্বার হয়ে গেছে, তার সমবয়সে অনেকেই হোল্ডিং নাম্বার না, আল্লাহ তাআলা তাকে দিয়েছে। যদি একটু নিচের দিকে আর একটু নিচের দিকে তাকায় তাহলে এই নিয়ামত তার জন্য শুকরিয়া আদায় হবে, চোখ উপরের দিকে যে তারা লোক উপরের দিকে উঠবে না। ইসলাম সম্পদ কামানোর আদেশ করে, সম্পদ হালাল পন্থায় উপার্জন করতে হবে, দোষনীয় না, কিন্তু লোভ যেটাকে বলা হয় অন্যায়ের দিকে নিয়ে যায়, সম্পদের হক যাকাত আদায় করতে দেয় না, অসহায়ের হক আদায় করতে দেয় না, আপন জনের যে হক রয়েছে সেই সম্পদ আদায় করতে দেয় না, শুধু সামনের দিকে বাড়াতে হবে, এই চিন্তা যে আছে এই চিন্তাকে ইসলামের দৃষ্টিতে বকুল বলা হয়, বাংলায় বলা হয় কৃপণতা। এই কৃপণ ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। হ্যাঁ, এটা বলতে এখন একজন মানুষ যদি তার অতীতের কথা নিয়ামত স্মরণ করে সে তার এখন বর্তমান অবস্থা দেখে তাহলে তার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে, এবং এই সম্পদকে সামনে আল্লাহর নিয়ামত মনে করে না শুকরি করবে না। আয়াতের দ্বিতীয় অংশ হলো ওয়ায়ামুরুনা আন-নাস বিল-বুখলি, মানুষদেরকে কৃপণতার আদেশ করে, যারা যাতে কৃপণ, এরা নিজেরা তো খায়ও না আর আরজনকে খাইতেও দেয় না। আমাদের গ্রামের এক লোকের ঘটনা শুনেছি, মারা গেছে, নাম না বললে তো চিনবেন না, যারা গ্রামের মানুষ এরাও চিনবে না নাম না বললে, অনেক জায়গা জমির মালিক, একসময় আমাদের গ্রামের সবচেয়ে বেশি জায়গার মালিক ছিল ওই লোকটা, এখন তো সবাই ঢাকায় এসে অনেক টাকার মালিক হয়ে গেছে। এই ব্যক্তির পরিবারে দুই ভাগের তরকারি রাঁধলে তার সামনে এক ভাগ দেওয়া হতো, তত নিম্ন মানেরটা ভালোটা না। আশপাশের মানুষ জানতো যে ওনাকে দেয় না কেন, দিলে উনি স্ত্রীর সাথে ঝগড়া পাঠাবে যে আমার জায়গা জমি বিক্রি করে খাবো তোমরা। বকিলি এমন পর্যায়ে নিজেও খায় না আর একজনকে খাইতে দেয় না, এটা হলো বকিল। নিয়ামত যে পরিমাণ আছে এই যে এই পরিমাণ নিয়ামত ভোগ করা হলো নিয়ামতের শুকরিয়া, আল্লাহ ওয়ালা ভূগর্ভে দরবারে থাকবে, অপচয় করে না, আবার নিম্নমানের জিনিসও গ্রহণ করে না। অপচয় যেমন হারাম, একবার নিম্নমানের জিনিস হা, যদি কোনো ব্যক্তি আত্মশুদ্ধির জন্য নিজের উপর নিজে সম্পদের হিসাবের জন্য না, নিজের কু আত্মাকে নিয়ন্ত্রণ করার জন্য করে সেটা ভিন্ন কথা, কিন্তু নিয়ামতের শুকরিয়া হলো আমার যে পরিমাণ সম্পদ আছে, যে মানের সম্পদ আছে ওই পরিমাণ ওই মানের নিয়ামত গ্রহণ করা হলো আমার সম্পদের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মানুষ জান্নাতে প্রবেশ করবে না তাদের মধ্যে এক বলছেন বকিল, আর বকিলের দ্বিতীয় নাম্বার গুণ কি, বকিল আর একজনকে আদেশ করে বকুলি, যে মানুষদেরকে বকুলের কৃপণতার আদেশ করে। মাসলা এমন, মূল অফিসার বলছেন, ডাইরেক্টর বলছেন বা চেয়ারম্যান বলছেন এত টাকা থেকে আমরা রাস্তা দান করে দাও, এখন যদি তার অধীনস্থ কর্মচারী ম্যানেজার কেশিয়ার তারা যদি এটাকে নিয়ামত মনে করে তারাও খুশি মনে দান করে দেয়, সেই দানের সব আল্লাহ তাআলা তাদেরকেও দান করবে। আর যদি এরা মনে করে সব পাগল, এত টাকা মসজিদ মাথায় দান করে, এত টাকা অসহায় দান করে, এটা যদি তাদের মনে কষ্ট আছে সে এই দানের সব তারাও পাইল না। তাহলে মানুষ যে সত্যিকারের কৃপণ সে তো নিজে কৃপণ হয়, আর একজনকেও কৃপণতা শিক্ষা দেয়, তাকেও বদান্যতা শিক্ষা দেয় না। হ্যাঁ, সে দ্বিতীয় অংশ। আর আল্লাহওয়ালা বুজুর্গদের গুণ হলো আল্লাহওয়ালা বুজুর্গরা দুইটা গুণ ব্যতীত বুজুর্গ হইতে পারে না, এক নম্বর হলো দিল হবে বড়, উদারতা হবে, বদান্যতা, এদের মধ্যে কোনো বকিলি নাই, এদের মধ্যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গদের দরবারে কোনো বকিলি নাই, সম্পদ নাই ঠিক আছে, অট্টালিকা নাই ঠিক আছে, কিন্তু দিল বড়, উদারতা। দুই নম্বর বুজুর্গদের স্বভাব হলো চরিত্র খারাপ না, চরিত্র ভালো, দুর্ব্যবহার করে না। আয়াতে এক নম্বর ওয়ায়ামুরুনা আন-নাস বিল-বুখলি, দ্বিতীয় কথা ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, যে ইলম দিয়েছেন, ইহুদিদের আসমানি কিতাব ছিল, আসমানি কিতাবের জ্ঞান মানুষকে দান করত না, এটা হাদিস শরীফে আছে, আল্লাহ তাআলা তাকে যে জ্ঞান দান করেছে, এই জ্ঞান যদি কাউকে না দেয় কালকে আমাদের ময়দানে তার মুখে লোহার লাগাম পরিয়ে দেওয়া হবে। কোন জ্ঞান, একটা মানুষ একটা মহল্লায় জানতে বলে একজন ভালো আলেম, মানুষ তার কাছে মাতলা জিজ্ঞেস করে আর কেউ নাই, ওই ব্যক্তি মাতলাও বলে না, এই ব্যক্তি গোনাগার হবে, এই ব্যক্তি গোনাগার হবে। এলাকায় জানলে বলা অনেক মানুষ আছে, কেউ শিখায় কেউ শিখায় না, এই জায়গা যদি উনি না শিখায় উনি গোনাগার হবেন না। ইহুদিদের স্বভাব ছিল আসমানি কিতাবের যে হুকুম গুলো, সেই হুকুম গুলো মানুষকে যথাযথ ভাবে তারা কি করতো না, ব্যয় করতো না, দিত না, দান করতো না। আল্লাহ তাআলা দ্বিতীয় কথা বলতেছে, যারা আসমানি কিতাব পায়, আসমানি কিতাবের এলেম পাওয়ার পরেও যারা এটাকে গোপন করে এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আয়াতের হুকুম কি দিচ্ছেন? ওয়া আ'তাদানা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, যারা এই সমস্ত নিয়ামতের নাশুকরি করবে। কাফের কাকে বলা হয়? আমরা জানি কাফের মানে আল্লাহকে অস্বীকার করে। কাফের অনেক ব্যাখ্যা, একটা হলো নিয়ামতের নাশুকরি করাও কুফর। আল্লাহ যে নিয়ামত দিয়েছে, এলেমের নিয়ামত, সম্পদের নিয়ামত, এলেমের নিয়ামত সে কি করে না? আদায় করে না। সম্পদের নিয়ামত সে আদায় করে না। এই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের নাশকর বান্দা, নিয়ামতের কুফরি করতে। এই বান্দার জন্য আল্লাহ তাআলা আযাবাম মুহিনা, যন্ত্রণাদায়ক বেদনাদায়ক শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখেন। জান্নাতে যাওয়ার পর মানুষ তিনটা বাক্য বলবে বেশি বেশি, মা আকালনা রবিহনা, যা খেয়েছি সেটা লাভ করবো, অমা পদ্দাম না ওজাত না, যে আমলটা আগে পাঠিয়ে দিয়েছি সেটা পাচ্ছি, অমা তারাক না কথির না, যেটা রেখে আসছি সেটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। বুদ্ধিমান ওই ব্যক্তি হিসাব করে ব্যয় করে। হুজুর বকিলই বললেন, বকিল ওই ব্যক্তিকে বলে দরকারের থেকে খরচ করতেছে না, আর হিসাবে ওই ব্যক্তিকে বলে যে থেকে আমার খরচ করা দরকার, খরচ করলে লাভ হবে সে থেকে আমার খরচ করা, যে থেকে আমার খরচ করলে লাভ নাই সে থেকে কি না করা, খরচ না করা। উদাহরণ দিই, অনেক সময় দেখবেন বিভিন্ন অনুষ্ঠানে, বিবাহ দামি অনুষ্ঠানে গিয়েছে, অনুষ্ঠানে যাওয়ার পর এখন যারা খাবার পরিবেশন করে এরা তো জামা কাপড় দেখে বাপভঙ্গিনে দেখে তো বোঝে, বাপভঙ্গিনে দেখে তো বোঝে যে সারলে গরম করে যে হাত ধোয়ালে 500 টাকা গালানো যাবে, সারলে গরম পানি দিয়ে হাত ধোয়ালে 500 টাকা গালানো যাবে। তাদের ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্ট্রল সব কিছু আছে, কিন্তু সার তো গরু গোশ খাইছে খুব, খাওয়ার পর হাতে তো জেল লেগে রয়েছে। এখন তো তিনটা জন্য কি সার সার সার কিছু লাগবে, সার কিছু লাগবে, আমাকে যে সার সার করতেছে এই সারতে সার। মানুষ মানুষকে শ্রদ্ধা করে দুই হবে, একটা শ্রদ্ধা হলো মহব্বতের শ্রদ্ধা, এটা দাম হলো, আর একটা হলো স্বার্থের বা শুধু শ্রদ্ধা, এটা দাম নাই। হকানি আলেম বুজুর্গদেরকে মহব্বতের সাথে শ্রদ্ধা করতে, আর এই যে যারা দুনিয়া একে অপরকে শ্রদ্ধা করে এগুলো স্বার্থের শ্রদ্ধা। সার সার কইছে, এখন সারকে হাত ধোয়া দিতে গরম করে দে, এখন সার তো আশপাশে মানুষ দেখতেছে আমাকে একবার সম্মান করলো, সার তাড়াতাড়ি মানি ব্যাগটা বের করে 500 টাকা 1000 টাকার নোট দিয়ে দিল, খুব খুশি আশপাশের মানুষ, এই সার এই জায়গাতে 500 টাকা দিল, এটা কি ওয়াজে খরচ করে দিয়েছিল? দিয়েছিল। অথচ সার সার যে ড্রাইভারকে নিয়ে সবসময় ধরে, সেই ড্রাইভারকে আজকে দুপুরও উপযুক্ত খাবারের ব্যবস্থা করে দে, সার আজকে এইভাবে আরামে খাচ্ছে, ড্রাইভারটা ওই দামি গাড়িটা ভাড়া দিচ্ছে, তার এই আরামের খাবার তার ভাগ্যে নাই, নসিবে নাই, দিনাই থাকে। সারের অধীনস্থ আরো অনেক মানুষের থেকে শ্রম নিচ্ছে, এদের শ্রমের হক আদায় করতেছে না, একদিক থেকে হক আদায় করতেছে না আর একদিক থেকে অপচয় করতেছে, এটা হলো বেহিসাব হিসাব। আল্লাহ তাআলা যাদের আকল বুদ্ধি দান করে, আপনাকে বলেছিলাম আল্লাহ ওয়ালা বুজুর্গদের থেকে শিক্ষণীয় ঘটনা শোনা, এক ওস্তাদ তার ছাত্রদেরকে পাঠিয়েছে এক দাতার কাছে, যাও অমুকের কাছ থেকে কিছু সাহায্য নিয়ে আসো, দিনিস সাহায্য, যা দেখে যে লোকটা একটু আগে বালিশ সেলাই করেছে, তুলা উড়ে যাচ্ছিল, সেই তুলা লাঠির মাথায় আঠা লাগিয়ে এই উড়া তুলা গুলোকে ধরে ধরে আনবি, কতগুলো বকিল হলে হইতে পারে? আমাদের সমাজ তো বকিলকে এটা আমরা বুঝি না, আখ খায় যাচ্ছে এক লোক, আখের সাবা ফেলে যাচ্ছে, তার পিছনে আর একজন ওই সাবা সাবায় সাবায় খাচ্ছে, এখন সাবায় রস পায় না, তাই কি বকিল, একটুও রস খাবে না, বকিল কি তুমি নাকি সে, এটা দেখার সুযোগ নেই। এখন এই ছাত্ররা দেখছে যে এত বড় বকিল মানুষ এলাকার কাছে চায়, সুতরাং ইজ্জত নষ্ট করার দরকার নেই, ফিরে গেল ওস্তাদকে বলে হুজুর চলে আসছে, চাইছো না, দেখি উনি যে তুলাগুলো উড়ে যাচ্ছে সে তুলাগুলো ধরে ধরে আবার আনতেছে আঠার মাথায় করে। ওস্তাদ বলতো তুমি যে আমার কথা বলতে দেখে কি করে, যে বলছো দ্বিতীয়বার যে বলছো, বলার পরে ওই লোকটা তাকে বাহ্যিক ভাবে দেখতে মনে হচ্ছে বকির, এই লোকটা বলে অমুক জামার আমার বকরির পাল আছে, ওই বকরির পালের মধ্যে থেকে তোমার যত বকরি লাগে, তোমার ওস্তাদের যত প্রয়োজন আছে ওগুলোর থেকে তুমি সেই পরিমাণ নিয়ে যাও। এখন ছাত্ররা যায় ওস্তাদের কাছে জিজ্ঞেস করবে, হুজুর এটা কি আচার, দেখলাম তুলা সামান্য এক পয়সা দাম না, সেই তুলাকে এভাবে সে ধরে নিয়ে আসতেছে আর এই জায়গা দান করার ক্ষেত্রে উদার হয়ে দান করলো। ওস্তাদ বলেন ওই ব্যক্তির সঠিক বুঝ হবে, এই যে একটু তুলা উড়ে যাচ্ছে কোনো লাভ নাই, এটা অপচয় হচ্ছে, এটার থেকে সে কি করতেছে বাঁচতেছে, আর এই যে দান করলো আখেরাতে সব হবে, এই জন্য সে এত টাকা দান করছে। আমরা যদি এটা করি, আমার নিজের শরীরে আমি ব্যয় করি, নিজে সুন্দর খাবার খাই, আমার শরীর সুস্থ হলে আমি ইবাদত করতে পারবো, আমার অধীনস্থদেরকে আমি সুস্থ খাবার খাওয়াই, আমার আত্মীয় স্বজনকে আমি খাওয়াই, এটাও আল্লাহর হক, আল্লাহর আদেশ সম্পদের হক। আর যে জায়গায় কোনো লাভ নাই, দুনিয়ার কোনো লাভ নাই, আখেরাতের কোনো লাভ নাই, অপচয় রয়েছে, বিলাসিতা রয়েছে, মানুষকে দেখানোর জন্য রয়েছে, সে জায়গায় আমি করবো না। তাহলে ইনশাআল্লাহ সম্পদের হক আমরা যথাযথভাবে আদায় করতে পারবো, এই সম্পদ কম হলে আল্লাহ তাআলা আমাদেরকে শান্তি দান করবে। আর যদি সম্পদের হক আদায় না করে অট্টালিকা করে ধরি, আল্লাহ না করুক আল্লাহ না করুক, এই সম্পদ আমিও আমার জীবনটাকে ভোগ করে যেতে পারবো না, বার্ধক্য পড়ে যাবো, ছেলে মেয়ে মনে করবে এই টাকা বিক্রি করা যাবে না, টাকা পয়সা নাই, বাপকে চিকিৎসা করা যাবে না, সরকারি হাসপাতালে কিছুদিন দেখে বাসায় এনে এইভাবে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে, কারণ সম্পদের হক তো আমি আদায় করি নাই। এই জন্য ইসলাম বহুলিকে কার্পণ্যকে বড় মারাত্মক ভাবে দেখে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্পদের হক আদায় করবার তৌফিক দান করুক। মেয়ে লোকেরা যদি পুরুষের পোশাক পরে আর পুরুষেরা যদি মেয়ে লোকের পোশাক পরে তাহলে সাজা কি হবে বুঝাই বললে ভালো হয়। হারাম আমাদের আসরের পরে যে তালিম হয়, তালিম আমরা শুনতেছি কয়েকদিন, যে গোনাই কবিরা যেগুলো আছে তার মধ্যে একটা হলো নারী পুরুষের পোশাক পরা, পুরুষ নারীর পোশাক পরা। আমাদের সমাজে যে মেয়েরা জিন্সের পোশাক পরে, হারাম। সামাজিকভাবে সাধারণভাবে যাদের জন্য যে পোশাক সেই পোশাক ভিন্ন শ্রেণীর পরা, হারাম। স্ত্রীর 120 টাকা স্বামী পাই আছে, হারানো স্ত্রীকে পুনরায় না দিলে গোনা হবে কিনা বুঝাই ফেলে বলা জি। টাকা পয়সার ক্ষেত্রে স্ত্রী আমার অপরিচিত মানুষের মধ্যে, টাকা পয়সার ক্ষেত্রে আর একজনের সম্পদ তার সন্তুষ্টি ব্যতীত নেওয়া যায় না। মসজিদের সিঁড়িতে নামাজ পড়া যাবে কিনা বুঝাই বললে ভালো হয়, নিজের পা আর উপরে সিজদা যদি মুঠো মাপের চাইতে বেশি হয় তাহলে নামাজ পড়া যাবে না। যদি সমতল হয় মসজিদের সিঁড়ি, যে কোনো তালা এমন জায়গা সমতল, সিজদার জায়গা এবং পায়ের জায়গা এত উঁচাই দিচ্ছে নাই, তখন সে জায়গায় নামাজ পড়া যায় হবে। কিন্তু ব্যবস্থাপনার জন্য অনেক সময় বলা হয় মসজিদের যে মাঝখানে যে জায়গা থাকে সমতল জায়গা, এ জায়গাও নামাজ না পড়ে, কেন মানুষের নামতে কি হবে কষ্ট হবে, কিন্তু মাত্রাগত দিক থেকে সমতল জায়গায় নামাজ পড়া যায় যাচ্ছে। আর সিঁড়ি যদি এমন হয় যে আমি এক সিঁড়িতে দাঁড়াইছি, তিন সিঁড়ির উপরে সিজদা দিচ্ছি, তাহলে সিজদার জায়গাটা এখন মুঠো ভাতের চাইতে বেশি উঁচা হওয়াতে নামাজ হবে না। আইমা আসলে মুখে হাম আসলে আর কি হাই আসলে মুখে বাম হাত দিতে হয় নাকি ডান হাত দিলে জানাই বললে ভালো হয়। নামাজের মধ্যে থাকলে ডান হাতের পিঠ দিয়ে হাই বন্ধ করা, আর নামাজের ভিতরে না থাকলে যে কোনো হাত দিয়ে করা যাবে। বাম হাতের ডান হাতের পিঠ কেন দিব, ডান হাতের পিঠ দিলে আমার এই মুখের লালাটা আর কোনো হাতে লাগতেছে না, আর বাম হাতের পিঠ দিয়ে যদি আমি দিই তাহলে এই লালাটা আমার আবার ডান হাতের পেটে লাগবে। এই জন্য নামাজের মধ্যে হাই আসলে ডান হাতের পিঠ দিয়ে হাই ডাকি করা বন্ধ করা, নামাজের বাহিরে বাম হাত দিয়ে কি করা যায় বন্ধ করা যায়, যে কোনো হাত দিয়ে বন্ধ করা যাবে। বাথরুমে বিসমিল্লাহ বলিয়া উজু করা বা গোসল করা যাবে কিনা বুঝে বললে ভালো হয়। বাথরুমে দুইটা অংশ, একটা হলো উঁচা টয়লেটের জায়গা আর একটা হলো নিচা অংশ। নিচা অংশে যদি নাপাক না থাকে, সাধারণত নাপাক থাকে না, এই নিচা অংশে উজুও করা যাবে, উজু করার সময় বিসমিল্লাহ পড়া যাবে, গোসলের সময় বিসমিল্লাহ পড়া যাবে, আর উঁচা জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না, দোয়া দোয়া ওজুর দোয়াও বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে নাকি দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করছেন না বুঝাই ফেললে ভালো হয়, একটা হাদিস পাওয়া যায়, হাদিসটা সহিহ না। সূরা নিসার আয়াত 96, নিশ্চয়ই যখন ফেরেশতাগণ এরূপ লোকদেরকে রূহ কবজ করিবেন যাহারা ক্ষমতা ও সুযোগ থাকা সত্ত্বেও হিজরত না করিয়া নিজেদেরকে গুনাহগার করিয়া রাখিয়াছিল, তখন ফেরেশতাগণ বলিবেন তাহাদিগকে তোমরা ধর্মের কোন কোন কাজ কোন কোন কাজে ছিলে, তারা উত্তর বলিবে আমরা জমিনে বিধর্মীদের অত্যাচারে অসহায় অবস্থায় ছিলাম, তখন ফেরেশতাগণ বলিবেন তবে কি ছিল না আল্লাহর জমিনে প্রশস্ত, তোমাদের উচিত ছিল উহাতে হিজরত করা, সেখানে ধর্মের কাজগুলি কাজগুলি করিতে পারিতে, ইহাতে তাহারা অপরাধী সাব্যস্ত হইবে, তাহাদের ঠিকানা হবে দোজক, উহা অতি নিকৃষ্ট স্থান। আয়াতের তাফসীর বুঝতে হবে, আয়াতের তাফসীর হলো ইসলামের কিছু মৌলিক বিধান আছে, নামাজ পড়া, জাকাত দেওয়া, পর্দা করা, এই ইসলামের মৌলিক বিধানগুলো যদি কোনো দেশে আদায় না করা যায় তাহলে ওই দেশ থেকে হিজরত করে যে দেশে স্বাধীন মতো আদায় করা যায় ওই দেশে হিজরত করে যাওয়া ফরজ সবার জন্য। আল্লাহ না করুক যদি কোনো দেশের অবস্থা এমন হয় যে পাশ্চাত্য নামাজ পড়তে দেয় না, জাকাত আদায় করতে দেয় না, মেয়েদেরকে খাস পর্দায় থাকতে দেয় না, শরীয়তের হুকুমগুলো ফরজ বিধানগুলো আদায় করতে দেয় না, এমন যদি কোনো দেশের হুকুম থাকে, কোনো রাষ্ট্রের হুকুম থাকে, তখন ওই রাষ্ট্রে যদি নিরাপত্তার সাথে এই হুকুম মানা যাচ্ছে না, এই রাষ্ট্র থেকে হিজরত করে স্বাধীন দেশে হিজরত করে যাওয়া ফরজ। এখন হিজরত করার ব্যবস্থা আছে, যাইনি তারপরে এই দেশে থেকে এই ফরজ বিধান আদায় করে নেয়, কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এদেরকে জিজ্ঞেস করে এদেরকে শাস্তি দিবেন। আয়াতের মতলব হলো এটা। আর যে দেশে ফরজ বিধান মানা যায়, এই দেশ থেকে আরেক দেশে হিজরত করার অনুমতি ফরজ না, উত্তম দেশে যাওয়া ভালো। যদি কোনো ব্যক্তি মক্কা মদিনা ইবাদতের জন্য যায়, যাওয়ার অনুমতি আছে, কিন্তু যাওয়া ফরজ না। যে দেশে আদায় করা যাবে না সেই দেশ থেকে হিজরত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ দ্বীন বুঝে বুঝে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليك يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله নিঃসন্দেহে আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে হাত তুলেছি। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাথাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মোমেন মোমেনাতকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের জন্য এবং আমাদের জীবিত আত্মীয় স্বজনের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মানুষের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি, অনেকে বাপ মারা, অনেকে মা হারা, অনেকে বাপ মা উভয়কে হারিয়েছি, ইয়া আল্লাহ আমাদের বাপ মার কবরে আজাবকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ তাদেরকে আপনার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ সন্তান হয়ে বাপ মার জন্য দোয়া করলে সেই দোয়া বিফলে যায় না। ইয়া আল্লাহ বাপ্পা থাকতে তো বাপ্পার কদর বোঝে না সন্তানে। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের আব্বা আম্মা যে কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছিলেন, সে কষ্টের বিনিময় হলেও তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ তারা মানুষ হিসেবে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে, সেগুলোকে আপনি নেকি দ্বারা পরিবর্তন করে দেন। ইয়া আল্লাহ আমাদের যাদের বাপ্পা জীবিত আছে, ইয়া আল্লাহ স্ত্রী পুত্রের ধোকায় পড়ে, দুনিয়ার ধোকায় পড়ে বাপ্পার হক আদায় করে না সন্তান, পরেজগার হিসেবে কবুল করে নে। ইয়া আল্লাহ আমাদের সকলের পরিবারকে ইসলামী পরিবার হিসেবে কবুল করে নে। ইয়া আল্লাহ আমাদের সকলকে হালাল সম্পদ উপার্জন করে হালাল সম্পদের দ্বারা যথেষ্ট হওয়ার তৌফিক দান করে। ইয়া আল্লাহ হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ হালাল উপার্জন এবং হালাল খাতে ব্যয় করবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ বকিলি থেকে, ইয়া আল্লাহ এবং অপচয় থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ সম্পদ বড় নিয়ামত, এই সম্পদের হক সম্পদের কদর করবার তৌফিক দান করে। সম্পদের লোভ বড় খারাপ জিনিস, সম্পদের লোভ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করে। আমাদের সকলের প্রয়োজনগুলো গায়াবে গায়াবে খাজানা থেকে পূরণ হওয়ার পয়সা করে দে। ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করে, নেকামলে বরকত দান করে, হালাল দিকে বরকত দান করে, সুস্থতায় বরকত দান করে। আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে অসুস্থ, মহল্লাবাসী অনেকে অসুস্থ, সকলের জন্য সুস্থতার ফয়সালা করে দে। ইয়া আল্লাহ অনেক মানুষ দূর দূর থেকে আসে, বয়স্ক মানুষ দীর্ঘক্ষণ ধরে কোরআনের মহব্বতে বসে থাকে। ইয়া আল্লাহ সামান্য সময়টুকু রসিদায় আমাদের আমাদের বাকি সময়ে বরকত দান করে, আমাদের সকলের জন্য হেদায়তের অধিকার হিসেবে কবুল করে নে। ইয়া আল্লাহ কোরআনের বরকতে যেন আমাদের সকলের জীবনকে ইসলামী জীবন আদর্শ জীবন হিসেবে করতে পারে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ কোরআন যেন আমাদের কবরের সঙ্গী হয়, হাসরের সঙ্গী হয়, মিজানের সঙ্গী হয়। কোরআন যেন আমাদেরকে সাথে নিয়ে জান্নাতে যেতে পারে, এভাবে কোরআনকে সঙ্গী করবার তৌফিক দান করে। কোরআন এবং কোরআনওয়ালাদেরকে মহব্বত করবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ মহব্বতের সাথে শ্রদ্ধা করবার তৌফিক দান করে। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের সার্বিক অবস্থা জানেন, কার কিসের পেরেশানি, কার কিসের অভাব, সকলকে সকল প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করেন, সকলকে সকল প্রকার অভাব থেকে রেহাই দান করেন। ইয়া আল্লাহ বাকি জীবন আপনার সন্তুষ্টির ভিতরে কাটাবার তৌফিক দান করেন। খিয়াল এমন কিছু নেকামল করে যাওয়ার তৌফিক দেন যে নেকামলের সব কবরে বসে বসে কেয়ামত পর্যন্ত লাভ করব, এমন কিছু নেকামল এবং সৎকায় জারিয়া করে যাওয়ার তৌফিক দান করে। ইয়াল্লাহ আমাদের সকলের পরিবারকে ইসলামী পরিবার হিসেবে কবুল করে নে, আমাদের সকলের ঘরগুলোকে ইসলামী ঘর হিসেবে কবুল করে নে, আমাদের জান মাল ইজ্জত আপন নিরাপত্তার ব্যবস্থা করে নে। ইয়াল্লাহ অপমান অপদস্থ লাঞ্ছিত বঞ্চিত হয়ে প্রতিপন্ন হওয়া থেকে আমাদের সকলকে রক্ষা করে। ইয়াল্লাহ সকল প্রকার গোনা থেকে আমাদেরকে বেঁচে থাকবার শক্তি দান করে। ইয়াল্লাহ মৃত্যুর সময় যেন কল্প নসিব হয়। ইয়াল্লাহ হাসতে হাসতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ইয়াল্লাহ জান্নাতি বান্দা হয়ে যেন বিদায় নিতে পারি সেই তৌফিক দান করো। ইয়াল্লাহ আমাদের কাউকে হঠাৎ মৃত্যু দিয়েন না, আমাদের সকলকে হঠাৎ মৃত্যু থেকে মুক্তি দান করে, দুর্ঘটনার মুক্তি থেকে মৃত্যু থেকে রেহাই দান করে, কঠিন রোগে ভুগিয়ে ভুগিয়ে মৃত্যু থেকে আমাদের সকলকে রেহাই দান করে। যতদিন দুনিয়াতে রাখেন সবল শরীরে, সবল দেহে সুস্থ শরীরে নিজের কাজ নিজে করে যেতে পারি, ইয়াল্লাহ অন্যকে কষ্ট দিয়ে যেতে যেতে যেন যেতে না হয় তা থেকে আমাদের সকলকে হেফাজত করে। ইয়াল্লাহ আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নে, নেক বান্দাদের মহব্বত করবার তৌফিক দান করে। ইয়াল্লাহ যাদেরকে মহব্বত করি যেন একমাত্র আপনার জন্য মহব্বত করতে পারে, দুনিয়ার কোনো শান্ত যেন না থাকে এভাবে মহব্বত করবার তৌফিক দান করে। ইয়াল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নি। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।